নিশ্চয়ই বাধা দিতে পারবেন। নিজের দুটি চরণ ঢাকো, তবে ধরনি আর ঢাকিতে নাই হবে। নিজের পা দুটি ঢাকলে আর সারা রাস্তাতে চামড়া বিছাতে হবে না। আমি কি বললাম, মল দূর করে ইফতিজিং বন্ধ করুন, মল দূর করে ব্যভিচার দূর করুন, প্রেম ভালোবাসার যে ছড়াছড়ি চলছে এটা যে দূর করতে হবে, প্রচার মাধ্যমে যে প্রেম ভালোবাসা ওপেন শো চলছে সেটা কি বন্ধ করতে পারবেন? মূল দূর করে আপনার এই নোংরামি নিশ্চিহ্ন করতে হবে। এ মর্মে আমি কথা বলবো তিনজনকে বা চারজনকে। প্রথম কথা বলবো যুবকদেরকে, দ্বিতীয় কথা বলবো যুবতীদেরকে, আর তৃতীয় কথা বলবো অভিভাবকদেরকে, চতুর্থ কথা বলবো সরকারকে। যদি সময় থাকে তাহলে ইনশাআল্লাহ আপনারা শুনবেন, তা হয়তো আরো কোন সময়ে আপনারা শুনে নেবেন অথবা করে নেবেন। প্রথমে বলছি যুবকদেরকে, ভাইজান আল্লাহ তাআলা বলছেন এক জাতিকে সম্পদ সম্বোধন করে ওয়ালা তাকরুবু বিকুল্লি সিরাতিন তু'ইদুন ওয়া তাসুদ্দুন আন সাবিলিল্লাহ। এক শ্রেণীর মানুষ আছে যে মানুষরা রাস্তার ধারে বসে অপর মানুষকে আল্লাহর পথে বাধা সৃষ্টি করত। তোমরা এইভাবে বাধা সৃষ্টি করার জন্য রাস্তায় রাস্তায় বসো না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জুলুস আদাতুল ওকাত, তোমরা রাস্তার ধারে বসা থেকে দূরে থাকো, রাস্তার ধারে বসো না। আল্লাহর রাসূল রাস্তার ধারে না বসে তো হবে না, আমরা তো কথাবার্তা বলি গল্পসল্প করি, রাস্তার ধারে তো বসতেই হবে। এখন কি উপায়? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ফাইন আওয়াইতুম, যদি তোমরা রাস্তার ধারে বসতে অস্বীকারই করো তাহলে শোনো, তাআতু তারিকা হাক্কাহা, রাস্তার হক আদায় করো। রোদুর রাস্তা রাস্তার হক কি? যাদুল বাসার, চক্ষু অবনত করো। চক্ষু অবনত করো কেন? কিছু দেখো না? না, হারাম জিনিস দেখো না। যে মহিলাকে দেখা হারাম সে মহিলার দিকে তাকিয়ে দেখো না। কষ্ট দেওয়া থেকে বিরত থাকো। রাদ্দুস সালাম, কেউ সালাম দিয়ে তার সালামে জবাব দাও। সালামে সালাম দেওয়া কি সুন্নাত? তার জবাব দেওয়া ওয়াজিব। সালামে জবাব দাও। ওয়াল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, ভালো কাজের আদেশ দাও আর মন্দ কাজে বাধা দাও। অন্য রিওয়ায়েতে আছে যে কেউ পথ ভুলে গেলে তাকে পথ বলে দাও। এখন যদি কেউ সিনেমা হলে জিজ্ঞেস করে কোন দিকে, বলবেন না বলবেন না? কেউ যদি বলে নিষিদ্ধ পল্লী কোন দিকে, বলবেন না বলবেন না? কেউ যদি বলে মদশালা বা শুরি ঘর কোন দিকে, বলবেন নাকি উল্টো দিকে পথ দেখাবেন? উল্টো দিকে পথ দেখালে মিথ্যা বলা হবে। সুতরাং এমন একটা কথা বলবেন যাতে আপনার মিথ্যাও না বলা হয় আর ওকে রাস্তা না দেখানো হয়। কারণ ভালো ছাড়া খারাপের রাস্তা দেখানোর জন্য আপনি সৃষ্টি হননি, আল্লাহ তাআলা আপনাকে পাঠাননি খারাপের রাস্তা দেখাতে। যারা খারাপের রাস্তা দেখায় তারা খারাপ, ভালো রাস্তা দেখান, খারাপের রাস্তা দেখান। এখান থেকে আমরা জানতে পারলাম যে রাস্তার ধারে বসলে পরে চক্ষু অবনত করতে হবে, ভালো কাজের আদেশ দিতে হবে, মন্দ কাজে বাধা দিতে হবে। যারা ইন্টিজার, যারা ইন্টিজিং করে তারা কি আসলে ভালো লোক? না, ভালো লোক না। তাদেরকে ভালো হতে বলছি। ভালো লোকের ভিতরে যদি কোনো কারো গুণ এই ধরনের থেকে থাকে তাহলে তাকে সাবধান হতে বলছি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? চক্ষু অবনত করতে। আল্লাহ তাআলা এই কথা কোরআনে বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিনদেরকে বলো তারা যেন নিজেদের চক্ষু সংযত করে, অবনত করে, চক্ষু ঝুঁকিয়ে নেয়। ওয়াইহফাযু ফুরুজাহুম, নিজেদের শরণগাহের হেফাজত করে। যালিকা আজকা লাহুম, এটা হচ্ছে তাদের জন্য পবিত্র তর্ক। ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, ওরা যা করে আল্লাহ তা জানে। আল্লাহ কি বলছেন? চক্ষু অবনত করো, চক্ষু সংযত করো। আপনি জানেন যে প্রত্যেক দৃষ্টি, এই যে সামান্য দৃষ্টি আমরা পাত করে থাকি, দৃষ্টিপাত করে থাকি, এটা কিন্তু সাংঘাতিক জিনিস, ছোট জিনিস না। এই জন্য আরবিতে বলা হয়েছে কোন ছোট জিনিসকে ছোট মনে করতে হয় না, কারণ সেই ছোট এক সময়ে বিরাট আকার ধারণ করে। একটা দেশলাইয়ের কাঠি খুব ছোট, দেশলাই বাক্সের সঙ্গে যখনই সংঘর্ষ বাধে তখন সেটা বিরাট জিনিসে পরিণত করতে পারে। ছোট্ট একটা অঙ্গার টুকরো বিশ্বকে ছাপ ছাপ করতে পারে। দৃষ্টি ছোট হলেও এক সময় এমন এক পর্যায়ে আসবে যে সর্বনাশ আনয়ন করবে। আরবি কবি বলেছেন, প্রথমে দৃষ্টিপাত, তারপরে মুচকি হাসি, তারপরে সালাম, তারপরে কালাম, তারপরে ওয়াদা, তারপরে সাক্ষাৎ, তারপরে সর্বনাশ। শুরু হলো কোথেকে? এই দৃষ্টি থেকে। এই জন্যই মহানাল্লাহ বলছেন, মহানাল্লাহ বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিনরা তোমরা চক্ষু অবনত করো, বিশেষ করে কোন মহিলার সৌন্দর্য দর্শনে। যে মহিলাকে দেখা তোমার জন্য হালাল নয়, সেই মহিলাকে দেখতে তোমার দৃষ্টিকে সংযত করে নাও, অবনত করে নাও। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ানজুরু রাজুলু ইলা আওরাতির রাজুল, কোন পুরুষ যেন কোন পুরুষের শরমগাহের দিকে না তাকায়। পুরুষের শরমগাহ কোনখান থেকে কোনখান পর্যন্ত? নাভি থেকে নিয়ে হাড়ু পর্যন্ত। হ্যাঁ, নাভি থেকে নিয়ে হাড়ু পর্যন্ত দেখাবে না এবং দেখবেও না, হারাম। খেলাতে যে খেলা আমরা দেখে থাকি, যে জিনিস সরাসরি হারাম সে জিনিস ছবি দেখা হারাম, তাই না? যদি আমরা সরাসরি খেলা দেখি, তাও কোন পুরুষের যান খোলা যান দিকে হারা যাবে, তবে মহিলা হলে কোনো সমস্যা নেই নাকি? হ্যাঁ, বেশি সমস্যা। হ্যাঁ, বেশি সমস্যা, আরো সমস্যা, আগুনটা বেশি লাগবে। আল্লাহ রাসূল বললেন, কোন পুরুষ যেন কোন পুরুষের শরমগাহের দিকে না তাকায়, কোন মহিলা যেন কোন মহিলা শরমগাহের দিকে না তাকায়। তার মানে কি? যে মহিলাকে দেখা যাবে, হ্যাঁ, খেয়াল রাখবেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছেন তখন একটা উদ্দেশ্য নিয়ে বলেছেন, আর তার মানেই হচ্ছে কোন পুরুষ যেন কোন মহিলা শরমগাহের দিকেও, কোন মহিলার দিকে না তাকায়, যে মহিলার দিকে তাকানো তার জন্য হারাম। এই জন্য আলীকে বলেছিলেন, ইয়া আলী, লা তুতবি'ইন নাযরাতান নাযরা, একবার কোন মহিলার উপরে দৃষ্টি পড়ে গেলে দ্বিতীয়বার আর তাকিয়ে দেখো না। দ্বিতীয়বার আর তাকিয়ে দেখা মানেই হচ্ছে তোমার ভিতরে কোন কিছু একটা সৃষ্টি হচ্ছে, আর তখনই ইবতিজিন করতে ইচ্ছা। হ্যাঁ, ইবতিজিন তো এখান থেকে হয়, প্রথমে দেখলো, দেখার পর অবশ্য মহিলাদেরও দোষ আছে, পরে বলছি ইবতিজিনটা একতর থেকে হয় না, এটা আমি পরে বলছি যদি সময় থাকে। মুহাম্মদ রাসূলুল্লাহ নিষেধ করলেন, একবার নজর পড়লে দ্বিতীয়বার আর নজর দিও না। দেখেন, কোন বাড়ির সামনে দিকে গেলে, দরজার সামনে, জানলার সামনে গেলে তার বাড়ির ভিতরে তাকানো জায়েজ না জায়েজ? ইসলামে না জায়েজ। এমন কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ ইবতালা আহাদুন ফি বাইতি ফাখাযাফতাহু বিহাসাতিন ফাফাকাতা আইনাহু ফামা কানা আলাইকা জুনাহ, কেউ যদি জানলা দিকে দরজা দিকে তোমার বাড়ির ভিতরে নজর দেয়, আর সাধারণত নজর দেয় কেন বুঝতে তো পারছেন, নজরবাজরা নজরবাজি কেন করে? কিছু দেখার জন্য যদি তাকায়, এবং তুমি যদি কাপড় নিয়ে পাথর নিয়ে তার চোখ ফুটিয়ে দাও, তোমার গুনাহ নেই, তোমার পাপ নেই, তোমার অপরাধ নেই। তার মানে অপরের বাড়ির ইজ্জত, অপরের বাড়ির মানে মর্যাদা আপনি ক্ষুণ্ণ করবেন, আপনি গোপন ভাবে দেখবেন, আপনার চোখ ফুটিয়ে দিলে কোনো অপরাধ নেই। আপনি বলবেন হুজুর কোন কোন মহিলা এমন আছে যে তারা তো দেখাতেই চায়, তো হাগনদারির লাজ নেই তো দেখনদারির লাজ কেন হবে? কথাটা বুঝলেন? হাগনদারির লাজ নেই দেখনদারির লাজ, মানে সামনে যদি পায়খানা করে আপনারা দেখবেন বহু রাস্তাঘাটে বহু পুরুষ মহিলা পায়খানা করে, আপনি সালা দিচ্ছেন সে উঠছে না, তো বলছে হাগনদারি যে হাসছে তার যদি লজ্জা না থাকে তো আমি দেখনদারি দেখবো তা লজ্জা কিসের হওয়া দেয়, আমি লজ্জা করবো কেন? কিন্তু না, আপনার লজ্জা হতে হবে যেহেতু আপনি মুমিন, আর মুমিন ইমান হচ্ছে লজ্জা হচ্ছে ইমানের অংশ, যার ভিতরে ইমান আছে তার ভিতরে লজ্জাশীলতা থাকবে, সুতরাং যে হাঁটছে যে দেখাচ্ছে তার লজ্জা না থাকলে আপনার লজ্জা থাকা দরকার। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু, এই যে পরের বাড়ির দিকে তাকানোর কথা বলছিলাম না, যখন কোন কারো বাড়িতে প্রবেশ করবে তখন সেই বাড়িওয়ালার উপরে সালাম না দেওয়া পর্যন্ত, তার কাছে অনুমতি না নেওয়া পর্যন্ত প্রবেশ করবে না। কেন তো বাড়ির ভিতরে কোন মহিলা কোন পুরুষ কে কোন অবস্থায় আছে অনুমতি না নিয়ে হুট করে ঢুকে গেলাম, যতই আত্মীয় হোক, আত্মীয় হলেও নিজের চাচার বাড়ি আপন বোনের বাড়ি যারই বাড়ি হোক, আপন মাও যদি থাকে আর ভিতরে কেউ না থাকে, নিজের মাকে কেউ অসতর্ক অবস্থায় দেখতে পছন্দ করবে না, করে না। সুতরাং আপনি অনুমতি ছাড়া প্রবেশ করতে পারবেন না। আর অনুমতি কি জন্য নেওয়া হয়েছে? অনুমতিটা কি জন্য? চোখের জন্যই, কারণ দৃষ্টিটা গিয়ে এমন জায়গায় করবে যে আপনি অপছন্দ করবেন, কিংবা সেও যা দেখবেন সেও অপছন্দ করবে। এখান থেকে ইবতিজিকের পথ বন্ধ হবে যে খবরদার কারোর দিকে অন্যায় ভাবে দৃষ্টিপাত করবেন না, কিন্তু লজ্জার ভিতরে নেই তাকে আপনি কি বলবেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ইন্না মিম্মা আদরাকা আন-নাস মিন কালামিন নুবুওয়াতিল উলা ইযা লাম তাসতাহি ফাসনা মা শিত, প্রথম নবুয়াতের যে কথাগুলো আছে তার মধ্যে একটা কথা হলো এই, লজ্জা না থাকলে যেমন তাই করো, তারপরে যার মধ্যে লজ্জা নেই সেই যা ইচ্ছা তাই করতে পারে, কিন্তু কোন মুমে যা ইচ্ছা তাই করতে পারে না, কেননা মুমিনের ভিতরে লজ্জা থাকে। আল ঈমান বিদুউ ওয়া সিদ্দুনা শুবা আফদাল আলা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক ওয়াল হায়া ওয়া শুবাতুম মিনাল ঈমান, ঈমানের সাজার অধিক প্রায় 70 এর কাছাকাছি কিংবা 70 থেকে বেশি শাখা আছে, সব থেকে শ্রেষ্ঠ শাখার নাম কি? লা ইলাহা ইল্লাল্লাহ। সব থেকে ছোট শাখা কি? বালাদিয়ার লোকের কাজ, বালাদিয়ার লোকেরা নিজেদেরকে ছোট ভাবেন না, যারা বালাদিয়ার কাজ করেন যারা নাজাফাতের কাজ করেন নিজেদেরকে ছোট ভাববেন না, আপনাদের কাজের ভিতরে অবশ্য নিয়ত থাকতে হবে, এখলাস থাকতে হবে।